الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأهل النار قال كل طل جواز مستكبر وقال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر وقال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمت الناس رواه مسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের সার্বিক জীবন পরিচালনার জন্য তিনটি বিশ্বাস জরুরি। এক তাওহীদ, দুই রিসালাত, তিন আখেরাত। তৌহিদ, রিসালাত ও আখেরাতের ভিত্তিতে যে জীবন গড়ে ওঠে সে জীবনটাই হল সুসমন্বিত এবং শান্তিময় জীবন। তৌহিদ কাকে বলে? একটা ট্রেন চলছে, ছেলে এবং বাপ ঢাকায় যাচ্ছে। ছোট্ট ছেলে কখনো ট্রেনে চড়েনি, যখন রাজশাহী স্টেশন থেকে ট্রেনটা চলতে শুরু করলো ছেলেটি লাফ দিয়ে উঠে বলছে, আব্বা এটা দৌড়াচ্ছে কেন? বাপ বললেন, একটা ইঞ্জিন আছে, সেখানে একজন ড্রাইভার আছে, তিনি স্টার্ট দিয়েছেন, তারপর গাড়ি চলছে। ছেলে বলল, আমি দেখব তবে বিশ্বাস করব। বাপ বললেন, কমলপুর গিয়ে স্টেশনে গাড়ি থামলে তারপরে তুমি ড্রাইভারকে দেখতে পাবে, তার আগে নয়। গাড়ি কমলপুর স্টেশনে থামল, ছেলে বাপের সঙ্গে গিয়ে ড্রাইভারকে দেখল, অতঃপর বিশ্বাস করল। ছেলে জবাব দিল, আব্বা তো ড্রাইভার ছাড়া যখন গাড়ি চলে না, আমি যখন হেঁটে বেড়াচ্ছি আমাকে কে চালাচ্ছে? ছোট্ট ছেলের প্রশ্নের উত্তরে পিতা বললেন, তোমাকে এবং আমাকে সবাইকে যিনি পরিচালনা করছেন, সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আব্বা আমি তাকে দেখব, হ্যাঁ, যেমন তুমি দুনিয়াতে ড্রাইভারকে দেখলে কমলাপুর স্টেশনে এসে, ঠিক তেমনি মৃত্যুর পরে তুমি যদি ইমানদার হও তুমি আল্লাহকে দেখতে পাবে, যেমন পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত আকাশে দেখতে কষ্ট হয় না, তুমি সেদিন স্পষ্টভাবে তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো তৌহিদ রুবুবিয়াত। কোন মোবাইল যেন অন থাকে না, এটাকে বলে তৌহিদ রুবুবিয়াত, রব হিসাবে একজনকে স্বীকার করা। আমি স্বীকার করলাম আল্লাহ আছে, কিন্তু আল্লাহর বিধান মানি না। এখানে গিয়ে তৌহিদের আরেকটা অংশ বেরিয়ে আসছে, তাকে তৌহিদ ইবাদত, আল্লাহর বিধানের আনুগত্য করা, দাসত্ব করা, এটাকে বলা হয় তৌহিদ ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি সিরফ আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। ট্রেনটি চলছে, যদি ট্রেনের প্যাসেঞ্জাররা ট্রেনের নিয়ম শৃঙ্খলা মেনে না চলে, চালু অবস্থায় যদি কোনো প্যাসেঞ্জার লাফ দিয়ে বাইরে পড়ে, সে প্যাসেঞ্জার অবস্থাটা কি হবে? সাক্ষাৎ মৃত্যু, ঠিক না? আল্লাহ যে বিধান আমাকে দিয়েছেন, সে বিধানের বাইরে যখনই আমি চলতে চেষ্টা করব, ট্রেনের প্যাসেঞ্জারে যেমন নিজে তার সাক্ষাৎ মৃত্যুকে ডেকে নেয়, মানুষ ঠিক তেমনি আল্লাহর বিধান বিরুদ্ধে করলে নিজে দুনিয়াতে অশান্তি ডেকে নিতে বাধ্য। সারা পৃথিবীতে যে অশান্তি চলছে এখন, তার মৌলিক কারণ একটাই, তৌহিদ ইবাদতের বাইরে চলে যাওয়া। সবাই কিন্তু আল্লাহকে স্বীকার করে, যে যে নামেই ডাকুক না কেন, উপরওয়ালা বলুক আর আল্লাহ বলুক আর ভগবান বলুক, একজন অদৃশ্য মহাশক্তিধর সত্তাকে সবাই কিন্তু স্বীকার করেন। কিন্তু তার যে বিধান মেনে চলতে হবে, এটা শুধু মুসলমানরাই মানে, আর কেউ মানে না। মুসলমানরা যখন বিজাতীয় আদর্শের অনুকূলে গিয়ে তাদের সমর্থক হয়ে আজকে আল্লাহর বিধানকে এড়িয়ে চলছে বলেই মুসলিম উম্মা অশান্তির দাবানলে জ্বলছে। মুসলমানদের রাজনৈতিক ব্যবস্থা, মুসলমানদের অর্থনৈতিক ব্যবস্থা, মুসলমানদের বিচার ব্যবস্থা অবশ্যই আল্লাহর বিধান মোতাবেক হওয়াটাই তো স্বাভাবিক, কিন্তু সেই বিধান মোতাবেক নয়, যে কারণে আমরা প্রতি পদে পদে অশান্তিতে ভুগছি। শুধু আল্লাহকে স্বীকৃতি দিয়ে কি যথেষ্ট? শুধু বাপকে স্বীকৃতি দিলাম, বাপের আনুগত্য করলাম, না, এটা তো সন্তানের কাছ থেকে কাম্য নয়। এর পরবর্তী বিষয়টি হল, আপনি এই সত্য আল্লাহর বিধান কিভাবে পাবেন? আমরা আমাদের দেশের সংবিধান লিখিতভাবে কাছে পাচ্ছি, কিন্তু আল্লাহর বিধান তো পাওয়ার কোন উপায় নেই, কারণ আল্লাহকে তো দেখা যায় না। আমি যখন আমার পদদাদাকে না দেখি বিশ্বাস করি, তার আগেও যে আমার দাদা ছিলেন তাকে না দেখি বিশ্বাস করি, অনেকে তার বাপকে না দেখে বাপ আছে বলে বিশ্বাস করেন, হয়তো ওইরকম যদি বিশ্বাস করি আমার আল্লাহ একজন আছেন না দেখে বিশ্বাস করলাম, তাহলে তো হবে না। আপনাকে এখানে আসতে হবে একটি কমপ্লিট সিদ্ধান্তে, বাপকে না দেখে বিশ্বাস করলেন, বাপের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করলেন, আল্লাহকে দেখেন নাই তার বিধান কেমন করে জানবেন? বাপের বিধান নয়, ভাইয়ের কাছে জানতে পারি, সাসের কাছে জানতে পারি, আল্লাহর বিধান কেমন করে জানবেন? মাধ্যমটা কি? এখানে যে দাঁড়াবে রিসালাতের কথা। আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে আমার রসুল পাঠিয়েছি যুগে যুগে, এবং তাদের মাধ্যমে আমি আমার বিধানসমূহ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এজন্য রসুল অর্থাৎ সংবাদ বাহক, মুখবিরে সাদিক, যিনি আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে বান্দার কাছে পৌঁছে দেন তাকেই বলা হয় রসুল, আর এই পৌঁছে দেওয়া কাজটাকে বলা হয় রিসালাত। আগে তৌহিদে বিশ্বাস করেছি, এবার আপনাকে রিসালাতে বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন সব শেষে যে আমি আগে যত নবী পাঠিয়েছি গোত্রে গোত্রীয় নবী, কারণ তো দুনিয়া মানুষ কম ছিল, বনে ইসরায়েলের কাছে নবী পাঠিয়েছি, বিভিন্ন গোত্রে গোত্রে নবী পাঠিয়েছি, কিন্তু এখন সারা পৃথিবী ভরা মানুষ, এখন আমি আমার শেষ নবীকে পাঠিয়ে দিলাম, আমার সালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাম ওয়া নাদীরা, এবার আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলাম, সকল বিশ্ব মানবতার জন্য জান্নাতে সুসংবাদ দানকারী হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। শেষ নবী আসার পরে আর কোন নবী আসবেন না, এ কারণে শেষ নবীর উম্মত হিসেবে সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ একটি মহাজাতির নাম। রিসালাতের মাধ্যমে যে বিধানগুলো আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আসলো, এই রিসালাতগুলো অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস। পবিত্র কোরআন আল্লাহর কালাম, সহিহ হাদিস আল্লাহর ওহি, রসুলের জবান থেকে আমরা শুনেছি। কোরআনের ভাষা এবং ভাব পুরোটাই আল্লাহর, হাদিসের ভাষাটা রসুলের, ভাবটা আল্লাহর। আল্লাহর পক্ষ থেকে যে বিধান রসুলের কাছে আসে, তিনি সেটা আমাদের কাছে নিজস্ব ভাষায় বর্ণনা করেন। এটুকুই খালি পার্থক্য। কোরআন হলো ওহি মাতলু, যা সালাতের সময় তেলাওয়াত করা হয়। হাদিস হলো ওহি গায়রে মাতলু, যা হাদিস যা সালাতের সময় তেলাওয়াত করা হয় না। সত্য এবং অসত্য নির্ধারণের মৌলিক মানদণ্ডই হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই মানদণ্ড অনুযায়ী যদি বান্দা চলে, অর্থাৎ ট্রেনের প্যাসেঞ্জার যদি মেনে চলে, তাহলে আপনি সিটকে পড়ে অ্যাক্সিডেন্ট করবেন না, আপনি ঠিক মতোই আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আর যদি এই বিধানের বাইরে চলে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এমন এক সময় হবে যে আপনি শেষ হয়ে যাবেন। এবার হলো আখেরাত। ট্রেন যেমন থামলো গিয়ে কমলাপুরী স্টেশনে, আপনার জীবনের ট্রেনটা কোথায় গিয়ে থামবে তা কি কোনো চিন্তা করেছেন? মায়ের গর্ভে ছিলাম, মা আমাকে দেখেনি, নমাস বয়স হলো, আল্লাহ আমাকে ঠেলে বের করে দিলেন, যাও এবার তুমি দাদা দাদি নানা নানি সবার কোলে আদরে মানুষ হও। যখনই জন্মে দুনিয়া আসছিলাম কেঁদে ফেলেছিলাম, হায় আমি অসহায়, আমাকে বাঁচাও। দাদি কোলে নেয়, খালা কোলে নেয়, বোন কোলে নেয়, সবাই আদরে সোহাগে 7-8 বছর আমি মানুষ হয়েছিলাম। এবার আমি শক্তিশালী হয়েছি, 16 বছর বয়স হয়েছে, এখন আমি নিজে চলতে পারি, বাপ মা না থাকলে চলবে। দেখা যাচ্ছে বাপ মা বুড়ো হয়ে মারা গেল, ছেলে কিন্তু এখন মাশাআল্লাহ দাঁড়িয়ে গেছে, আর সমস্যা নাই। যৌবন পেলাম, প্রৌঢ়ত্ব হলো, বার্ধক্য হলো, এক সময় আমারও ডাক পড়লো, আমিও দুনিয়া থেকে চলে গেলাম, কিন্তু গেলাম কোথায়? এদা মা তাল ইনসানও ফকত কামত কেয়ামত হু, যখন মানুষ মরে গেল তার কেয়ামত শুরু হয়ে গেল। যখনই মৃত্যু আসবে তখনই তার সঙ্গে জীবন আসবে। আমরা ঘুমিয়ে যাই, মরে যাই, ঘুম থেকে যখন উঠি আবার জীবন ফিরে পাই। এজন্য যে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে জীবন দান করলেন আমাকে মৃত্যু দানের পরে, এবং তার কাছেই আমাদেরকে পুনরায় উত্থান ঘটবে। এ দোয়া আমরা পড়ি। মৃত্যু এবং জেগে ওঠা, মৃত্যু এবং জাগরণ, এর মধ্যেই আপনার কেয়ামতের নিদর্শন লুকিয়ে আছে। আপনি যখন ঘুমিয়ে যান, আপনাকে কেউ জোর করে ঘুমাইতে পারে না, ঘুম কিন্তু আসে। আবার যখন ঘুম থেকে ওঠেন, আপনাকে কিন্তু জাগিয়ে দেন, আপনি আপনা থেকে উঠে পড়েন। কে আপনাকে ঘুমাল, কে আপনাকে জাগালো, কখনোই চিন্তা করে দেখেছেন? যিনি আপনাকে ঘুমিয়ে দিলেন আবার সেখান থেকে জাগিয়ে দিলেন, তিনি কি ঠিক অনুরূপভাবে আপনাকে মৃত্যু ঘুম থেকে পুনরায় জাগিয়ে কেয়ামতের দিন উঠাতে পারেন না? আল্লাহ বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি সূচনা করেছেন, অতঃপর পুনরায় সেটা করবেন। সুম্মা ইউইদুহু, আমরা মরে যাব, পুনরায় তিনি আবার সৃষ্টি করবেন আমাদেরকে। ওয়াহুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ বলছেন এটা তার জন্য খুবই সহজ। যিনি প্রথম সৃষ্টি করেন সেটাই হলো কঠিন, পুনরায় সৃষ্টি করতে সহজ, তাই না? প্রথম করাটাই তো কঠিন। আল্লাহ বলছেন ওহুবা আহওয়ানু আলাইহি, আরে বোকা মুসলমান, এটা তো তার জন্য আরো বেশি সহজ। ওয়ালাহুল মাসালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারই জন্য আসমান এবং জমিনের সর্বোচ্চ তুলনা, তার চেয়ে বড় তুলনা করার মতন আর কোন সত্তা পৃথিবীতে নাই, তিনি হলেন অতুলনীয় সত্তা। এজন্য বলতে হয় সুবহান আল মালিক আল কুদ্দুস, তিনি সেই মহান সত্তা যিনি সবকিছুর মালিক, যিনি মহাপবিত্র, তার শরীক কেউ নাই। তাহলে আপনার জীবন চলবে মৌলিক এই তিনটি বিশ্বাসের ভিত্তিতে। এক, তৌহিদের ভিত্তিতে, আপনি স্রেফ এক আল্লাহর সৃষ্টি এবং তার বিধানের আনুগত্যকারী, ব্যাস। আল্লাহ ছাড়া আপনার সামনে বিধান দেওয়ার কেউ নাই, সন্তান দেওয়ার কেউ নাই, রুজি দেওয়ার কেউ নাই, রোগ আরোগ্য দানের কেউ নাই, বিপদ থেকে মুক্ত করার কোনো ক্ষমতা কারো নাই, সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার রুজির ফয়সালা পর্যন্ত আসমান থেকে হয়। আল্লাহ বলছেন হে বান্দা, মনে রাখো আসমানে তোমার রুজি বন্টিত হয় এবং যা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। আমরা মনে করি রুজি আমরাই বন্টন করি, না, রুজি আসমান থেকে বন্টিত হয়। দ্বিতীয় বিশ্বাস, আল্লাহর বিধান আপনি পাচ্ছেন রসুলদের মাধ্যমে, অতএব যে গ্লাসে শরবত থাকবে সে গ্লাসটা কি পবিত্র হবে না? দুর্গন্ধযুক্ত একটি গ্লাস যদি আপনি শরবত দেন, কোন মানুষ কি ওই গ্লাসে পানি খাবে? কেউ খাবে না। তাই রেসালাত আল্লাহাক যাদের কাছে রেখেছেন পৃথিবীতে তারা হল শ্রেষ্ঠ মানুষ। তারা কারা? তারা আম্বিয়া এবং রসুল, রসুল যারা তারাই নবী এবং রসুলগণ মাসুম, তারা কোনো গুনাহ করেন না। দুর্ভাগ্য মানুষের, আমাদের রসুলকে পর্যন্ত 15 রকম অপবাদে অপবাদগ্রস্ত করা হয়েছে, তাকে পাগল বলেছে, তাকে কবি বলেছে, তাকে জাদুকর বলেছে, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত তোহমত দিয়েছে, মানুষ কিছুই করতে ছাড়ে নাই, অবশ্যই তাকে খুন করার চেষ্টা করেছে। কত যে কি করেছে আল্লাহ ভালো জানেন। ভালো মানুষের উপরেই যত জুলুম, কারণ ভালোর দুশ্মন বেশি, মন্দের দুশ্মন কম। আপনি সব কিছু মানিয়ে চলেন, এটাও ঠিক ওটাও ঠিক বলেন, আপনার দুশ্মন কমবে। যখন আপনি একটাকে সত্য বলবেন, শুধু ভালোকেই ভালো বলতে চেষ্টা করবেন, তখন সুবিধাবাদীরা আপনার শত্রু হবে এবং যারা মন্দের অনুসারী তারাও আপনার শত্রু হবে। তাই ভালোকে ভালো বলা যত সহজ, ভালোকে ভালো বলে টিকে থাকাটা অত সহজ নয়। নবী রসুলগণ আল্লাহ প্রেরিত ওহির সত্যকে সত্য বলে বিশ্বাস করেছিলেন এবং সেই সত্যের উপরে দৃঢ় ছিলেন বলেই তাদের জীবনে এত কষ্ট হয়েছে। তাদের অনুসারী যারা হবে সৎকর্মশীল বান্দারা, তাদের জীবনও ঠিক একইভাবে কষ্ট হবে। এরপরও আপনাকে অবশ্যই সত্যকে ধরে রাখতে হবে, কারণ আপনার ঠিকানা হলো জান্নাত। ওইখানে যেতে গেলে আপনাকে অবশ্যই যোগ্যতা হাসিল করতে হবে। এই মসজিদে আসতে গেলে যেমন আপনাকে উজু করে আসতে হয়, মুসল্লি হতে হয়, মতখর মাতাল যেমন মসজিদে আসতে পারে না, ঠিক অনুরূপভাবে আল্লাহর গৃহ জান্নাতে যেতে গেলেও তার মতো যোগ্যতা হাসিল আপনাকে করতে হবে। সেদিন কিন্তু একদল আমরা জাহান্নামে চলে যাব। জাহান্নামটা কেমন? আল্লাহ রসুল সবই আমাদের বলে গেছেন, তিনি মেহরাজে গিয়ে নিজে জাহান্নাম দেখে এসেছেন। তিনি বলছেন আল্লাহ উখবিরকুম বিআহলিন নার, হে মানুষ আমি কি তোমাদেরকে জাহান্নাম বাসীদের সম্পর্কে খবর দেব না? কারা জানো? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, যারা বাতিল নিয়ে ঝগড়া করে, মিথ্যার পক্ষে ঝগড়া করে, জিদ করে, এরা। দুই নম্বর হল জাওয়াজ, বখিল কৃপণ, লোকের টানায় নিজে কখনো দেয় না। আর তিন নম্বর হল মুস্তাকবির, অহংকারী, যাই আছে তার চেয়ে অস্থির। এই তিন প্রকারের মানুষ অবশ্যই জাহান্নামী, সাবধান। বাতিল নিয়ে জিদ করা যাবে না। অধিকাংশ মানুষের মধ্যে এই দোষটা আছে, নিজে বাতিলের উপরে আছে কিন্তু তখন স্বীকার করবে না। স্বীকার করলেই কিন্তু খুব সহজে দুনিয়াতে শান্তি আসে, কিন্তু বাতিলরা কখনই নিজের বাতিলকে স্বীকার করতে চায় না, বরং অসত্যের ধ্বজাধারী হিসেবে সারা জীবন কাটিয়ে দেয়। আল্লাহ রসুল বলছেন এরা জাহান্নামী। ব্যাখ্যা দিচ্ছেন, শুনেরও কি আমার উম্মত, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকাল যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ের কোণে যাররা পরিমাণ অহংকার লুকিয়ে আছে। অহংকার কাকে বলে? আল্লাহ রসুল ব্যাখ্যা দিচ্ছেন, আল কিবরু বাতারুল হককে অগন্তু নাস, অহংকার হল সত্যকে গোপন করা। আমি জানি এই লোকটা নির্দোষ, কিন্তু এরপরও তাকে দোষী বললাম। আমি জানি এই বিষয়টা সত্য, কিন্তু আমি নিজের স্বার্থে ওটাকে মিথ্যা বললাম। এটাই হল প্রকৃত অহংকার। আর কি গমতু নাস, মানুষকে হেয় তুচ্ছ জ্ঞান করা, আমি বড় হয়েছি, বড় পদমর্যাদা গেছি, আপনি তো কিছুই না, টাকা পয়সা নাই, ডিগ্রি নাই, কিছুই নাই, তুচ্ছ, জি না? প্রত্যেকটা মানুষ আল্লাহর অত্যন্ত প্রিয় সৃষ্টি, প্রত্যেক মানুষকে আল্লাহ কিছু না কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন, অতএব প্রত্যেকেরই তার গুণাবলীকে অবশ্যই সম্মান করতে হবে। সিংহ আর ইঁদুরের গল্প আপনারা শুনেছেন না? সিংহ যখন জালে জড়িয়ে গেল তখন ইঁদুরকে খাতির করল, ইঁদুর বললো আমি কি করতে পারি, ছোট্ট প্রাণী তুমি বিশাল সিংহ আমি কি করবো, তো না তোমার অনেক ক্ষমতা আছে তুমি পারো। ইঁদুর যখন তার জালটা কেটে দিয়ে তাকে মুক্ত করে দিল, ঘপ করে তাকে খেয়ে নিল, কি চমৎকার সিংহ, শক্তিশালী। প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক কিছু গুণ ক্ষমতা দিয়ে দুনিয়া পাঠিয়েছেন, এজন্য কাউকে হেয় বা তুচ্ছ জ্ঞান করা যাবে না, করলে এটা হবে অহংকারের সামিল, আর অহংকারের জন্য জান্নাত নাই। وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم يوتى بانعم اهل الدنيا من اهل النار يوم القيامه قيامت الدين দুনিয়া সবচেয়ে ধনী এবং বিলাসী মানুষটাকে সামনে আনা হবে, এবার তাকে জাহান্নামে ফেলা হবে। তাকে জিজ্ঞেস করা হবে, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, হাল মাররা বিকা নাঈমুন কত্ত, তুমি কি দুনিয়ায় কখনো সুখ শান্তি ভোগ বিলাসে বসবাস করেছিলে? তোমার পরিষ্কার বলবে, লাই আল্লাহ ইয়া রব, হে প্রভু, কখনোই দুনিয়াতে কোনো শান্তিতে আমি ছিলাম না। অথচ দুনিয়ার সবচাইতে আরামপ্রিয় মানুষটাকে সেদিন কিন্তু জাহান্নামে দিয়ে আল্লাহ পাক এই জিজ্ঞাসাটা করবেন। তার মানে জাহান্নামের যে কঠিন শাস্তি তার তুলনায় দুনিয়ার সবচেয়ে আনন্দদায়ক জিনিসটাও তুচ্ছ কিছুই না। চিন্তা করেন, অন্য হাদিসে আসছে সাউতুন ফিল জান্না, জান্নাতে একটা লাঠি মারা যে ছোট্ট জায়গাটা, দুনিয়ার সকল সুখ সম্ভার একদিকে দিলেও তার তুলনা হবে না। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সেদিন বলবো দুনিয়াতে খুব ভোগ করেছি আর সে তুলনাতে কিছুই না। وعن نعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم ان اهون اهل النار عذابا من له نعلان وشراكان من نار يغلي منهما دماغه متفق عليه। শুনরা কে হে আমার বান্দা, জাহান্নামের সবচেয়ে কঠিন মানে হালকা শাস্তি হবে, পায়ে জুতা পরানো হবে দুটা, দুই পায়ের সেই জুতাতে প্রত্যেক জুতায় দুটা করে কি বলে ফিতা থাকবে, জুতাটা হবে আগুনের তৈরি, ফিতেটা হবে আগুনের তৈরি, এতটুকু দেই তার দিমাগ অর্থাৎ মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে। তোমরা সাবধান থাকো সেদিনের জন্য, এর চাইতে সবচেয়ে কঠিন আজাব তো আছেই, সেগুলো তো তোমাদের তুলনা বাইরে। যে সমস্ত আলেম এলেমের অধিকারী অথচ তাদের জবান এবং আমল ঠিক নাই, আল্লাহ রসুল মেরাজে গিয়ে রাত নিজে চোখে দেখেছেন, জীব বেরিয়ে আছে চারিপাশে মানুষ যেরকম ঘোরায় ঘানির চাকা ঘুরে, দেখেন না একটা গরু ঘান ঘুরায় মাঝখানে যে এটা থাকে ঘান বলে, চারিপাশে গরুটা ঘোরে, অনুরূপ ভাবে ওই লোকটা জীব মাঝখানে পোতা আর চারিপাশে ঘুরছে, সমস্ত লোক এ দৃশ্য দেখছে। জিজ্ঞেস করলে, হে জিব্রিল, এই লোকটা কে? জিব্রিল বলবেন, এটা হলো তোমার উম্মতের আলেমরা যারা সুন্দর সুন্দর কথা বলতো কিন্তু আমল করতো উল্টা, যাদের কথা শুনে হাজার হাজার মানুষ বেদাতি হয়েছে, সেরে কি হয়েছে, অন্যায় করেছে, এই তারাই। ইয়ামুরুনা বিল মারুফ, তারা মারুফের নির্দেশ দিত কিন্তু ইয়ামালুনা বিল মুনকার, কিন্তু মুনকার কাজ করত। ঠিক এমনি ভাবে যারা নেতা তাদের অবস্থাও তাই হবে, বক্তাদের অবস্থাও জিহ্বাগুলো কাটা হবে করাত দিয়ে দিয়ে, এই দৃশ্য আল্লাহ নবী নিজে দেখে আসছেন। সেই গায়েবী খবরগুলো যদি আমরা বিশ্বাস না করি আমরা মুসলমান থাকতে পারি না, অতএব সাবধান। আল্লাহ পাক নিজে বলছেন, যখন তোমরা দলবে দুনিয়াতে, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল জিবালা তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, হে মানুষ দুনিয়াতে গর্বিত পদভারে চলাফেরা করো না, নিশ্চয়ই তুমি তোমার পায়ের আঘাতে জমিনকে ছিদ্র করতে পারবে না, নিশ্চয়ই তুমি তোমার অহংকারের উদ্ধত মস্তক নিয়ে আকাশকে বেরিয়ে যেতে পারবে না, অতএব সাবধান। নম্রভাবে সবিনয়ভাবে সুন্দরভাবে সহনশীল মনোভাব নিয়ে আমার তৈরি করা এই পৃথিবীর বুকের দিকে হাঁটো, এর অর্থ শুধু হাঁটা নয় সার্বিক চালচলন যেন ভালো হয়, অহংকারী না হয়, উদ্ধত না হয় এই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে। কিয়ামতের ময়দানে অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলে ওয়া তাকুনুল জিবালু কাল আহনে, যেদিন আসমান হবে গলিত ধাতুর মতো এবং পাহাড়গুলো হবে ধুনিত তুলার মতো। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা, কোন বন্ধু তার বন্ধুর দিকে তাকানোর ফুরসত পাবে না, প্রশ্নও করবে না, ভাই কেমন আছো। ইউবাসসারুনহুম, সবাই সবাইকে সচক্ষে প্রত্যক্ষ করবে, দূরে গেলে আমরা দেখতে পাই না, কিন্তু কিয়ামতের দিন আমরা সবাইকে সবাই দেখতে পাবো। ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুইহি ওমান ফিল আরযি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফা আওআ। সূরা মাআরিজ পড়ে দেখুন, পড়তে গেলে শরীর কাঁপতে লাগে যারা আরবি বুঝে। পৃথিবীর ধ্বংস হওয়ার পরে সেদিনের সেই অবস্থা একবার স্মরণ করুন। আল্লাহ বলছেন ইউবাসসারুনহুম, বান্দা সবাই একে অপরকে দেখবে। ইয়াওয়াদুল মুজরিমু, সেদিন তারা পাপী হবে, অপরাধী হবে, তারা জাহান্নামের দৃশ্য দেখে বলবে লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমা ইযিন বিবানিহি, যদি আমাদের সন্তানের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, সাহিবাতিহি ওয়া আখিহি, স্ত্রীর জীবনের বিনিময়ে ভাইয়ের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, ওমান ফিল ফাসিলাতিহি আল্লাতি তুইহি, যে সংগঠন দুনিয়াতে করতাম আমার বিরাট সংগঠন ছিল, সংগঠনের সমস্ত লোকের বিনিময়ে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও। শুধু তাই নয়, ওমান ফিল আরযি জামিআন সুম্মা ইউনজিহি, এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ সকল মানুষের বিনিময়ে তুমি আমাকে মুক্তি দাও। এই কথা আমরা প্রত্যেকটা মানুষ বলবো যারা সেদিন অপরাধী হব। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই আমি আল্লাহ তা করব না, আমি কশিন কালে কোন নিরপরাধ মানুষকে শাস্তি দেব না। দুনিয়ার সকল মানুষের বিনিময়ে তোমাকে মুক্তি দেওয়ার অর্থটা কি? অপরাধী নিরপরাধ সবাইকে তো জাহান্নামে দেওয়া লাগবে, তাহলে তা কি সম্ভব হবে না? কাল্লা ইন্নাহা লাযা, কখনোই নয়, নিঃসন্দেহে জাহান্নাম তোমাকে তোমার চামড়া ছিলে নেবে। নাযাআতান লিশ-শাওয়া, মানুষের দেহ থেকে জীবন্ত অবস্থায় চামড়া ছিলে কেমন হয়? সব কিছু পুড়িয়ে তোমার চামড়াকে ভস্মীভূত করে দেবে। তাদউ মান আদবারা, ডাকবে সেদিন জাহান্নাম যে পালিয়ে যাবে, ওয়াতাসআ দৌড়াবে, আমরা জাহান্নামে যাব না, ওয়া জামাআ ফা আওআ, অতঃপর জাহান্নামে তাদেরকে জমা করবে এবং সেখানে শাস্তি দেওয়া হবে। এগুলো কোরআনের কথা, আগে তো বললাম হাদিসের কথা, এটা হলো কোরআনের কথা। কিয়ামতের দিনের দৃশ্য যদি কারো মনে থাকে তাহলে দুনিয়ায় সে মানুষ কখনো অন্যায় করবে না। এই আখিরাতের এই মৌলিক বিশ্বাস মানুষকে দুনিয়া থেকে, দুনিয়াবী যাবতীয় অন্যায় অপকর্ম থেকে দূরীভূত করে দেয়। যখনই একটা মানুষ কোনো কাজ করবে তখনই সে যদি চিন্তা করে আমার পরকালে অবস্থা কি হবে, আমার আখিরাতের অবস্থা, এই দুর্গা সালাত করো, পড়েছ? হ্যাঁ, দুর্গা সালাত করে বসো। যখনই মানুষ মৃত্যুবরণ করবে তখনই তার কিয়ামত শুরু হয়ে যাবে। জামাত আল ইনসান ফাকাদ কিয়ামত কিয়ামতহু, যখন মানুষ মরে যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। আর কিয়ামতের দিনে যে দৃশ্য আপনারা শুনলেন একটু আগেই, এই দৃশ্য যদি কেউ সচক্ষে দেখে তার অবস্থা কি দাঁড়াবে? নবীর কথা, কোরআনের কথা আমরা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি, এই বিশ্বাস যদি মজবুত থাকে তাহলে নিঃসন্দেহে আমাদের হৃদয়ের মধ্যে ওই একই ভীতি আসা উচিত যে ভীতি দর্শক তার অন্তর অনুভব করে। আল্লাহ বলছেন মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুতিহি মিনহা মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাযিদ লাহু ফি হারসিহি। মানুষের চলার পথ দুটো আপনাকে বেছে নিতে হবে, আপনি আখেরাতের জন্য কাজ করবেন আর দুনিয়ার জন্য কাজ করবেন। সূরা শুরা এই 20 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনার পথ বাতলে দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজাদ লাহু ফি হারসিহি ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে আমি তার শস্য ক্ষেত আরো বাড়িয়ে দিই, এবং যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করে আমি তাকে দুনিয়াতেই সবকিছু দিয়ে দিই। ওমালাহু ফিল আখিরাতি মিন নসীব, আখিরাতে সে কিছুই পাবে না। আমরা কি আখিরাত হারাতে চাই? নিঃসন্দেহে তা চাই না। দুনিয়ার সবকিছু বিসর্জন দিতে পারবো, আখিরাতকে বিসর্জন দিতে পারি না। কোন মানুষের এই বলা স্পর্ধা নাই যে চিরকাল আমরা দুনিয়াতে থাকবো, চিরকাল দুনিয়াতে আরাম আশে বসবাস করব। কবি বলছেন, লাউ কানাত দুনিয়া তাদুমু লি ওয়াহিদিন লাকানা মুহাম্মাদুন ফীহি মুখাল্লাদা, যদি এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী হইতো তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চিরদিন বেঁচে থাকতেন, কখনোই মৃত্যুবরণ করতেন না। তিনি যেহেতু মৃত্যুবরণ করেছেন আমাদের অবশ্যই মরতে হবে, আর মৃত্যু অবশ্যম্ভাবী সত্য। যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মৃত্যুকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারো নাই। আমাদের মাথার মধ্যে নাস্তিক্যবাদ থাকতে পারে, দেহ আমাদের আল্লাহর অনুগত পুরা মাত্রায়, নিজের বার্ধক্য এড়াইতে পারে নাই স্টিফেন হকিংস। বর্তমান পৃথিবীকে যাকে আইনস্টাইনের সঙ্গে তুলনা করা হয়, সমস্ত দেহ রোগে জর্জর হয়ে আছে, শুধু মাথাটুকু তার বেঁচে আছে। এরপরও সে পরকালকে অস্বীকার করছে, তার সমস্ত লেখনেই আখেরাতের বিরুদ্ধে। সেজন্য আমরা তাহারিকে সম্পাদকে লিখেছিলাম, হকিংস তোমার মাথাটা যিনি দান করলেন একবার তাকে স্মরণ করো, তোমার দেহকে দুনিয়ার ওষুধ খাইয়ে কোনো উপকার হচ্ছে না, আরোগ্যদাতা যিনি আল্লাহ তাকে স্মরণ করো, মৃত্যুর আগে তওবা করো, হয়তো আল্লাহ পাক তোমাকে ক্ষমা করতে পারেন। আমাদেরও যেন এই বিশ্বাসের মধ্যে ত্রুটি না থাকে যে আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি আমার জীবনদাতা, তিনি আমার রুজিদাতা, তিনি আমার বিধানদাতা। যদি দুনিয়াতে বিধান অনুযায়ী কাজ না করলে, যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনুরূপভাবে আল্লাহর বিধান অনুযায়ী কাজ না করলে দুনিয়া এবং আখেরাতে আমার জীবনটা বিশৃঙ্খল জীবনে পরিণত হবে। তিলকা দারুল আখেরাতু নাজালহু আলিল্লাযিনা লা ইউরিদুনা উলুফান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন, আমি আখেরাতের গৃহ নির্মাণ করেছি ওই সমস্ত মানুষের জন্য যারা পৃথিবীতে উচ্চাভিলাষী নয়, অহংকারী নয়, অলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের জন্য আমার জান্নাত নয়। ফেরাউন অহংকারী হয়ে গেছিল, আনা রাব্বুকুম আলা বলেছিল, আমি তো বড় খোদা, কারণ আমি তোমাদের টাকা পয়সা রুজি যত কিছু আমি তো দিয়ে থাকি, আবার কে তোমার রব হলো? স্বাভাবিক কথা, সরকারি তো সবকিছু আমাদের দেয়, রেশন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, তবেই তো স্কুল কলেজ মাদ্রাসা সবই চলে, তো সরকার তো রুজি দেয়, তা ঠিকই তো হয়েছে। একটা এনজিওর ঘটনা পত্রিকায় পড়লাম, ঢাকার নরসিংদীর রূপগঞ্জ থানা আছে না, তার মধ্যে মুসলিম মহিলা এনজিওর খপ্পরে পড়ে তার আকিদা বিশ্বাস এমন করে হারিয়েছে, ক্লাসে বাচ্চাদের চকলেট দিচ্ছে, চকলেট দেওয়ার পরে ছোট ছোট বাচ্চা তো বলছে, তোমাদেরকে চকলেট কে দিল? বলছে আপা দিল। তো দেখো সব কিছুই আপাই দেয়, আল্লাহ বলে কিছু নাই। ছোট্ট বাচ্চা কি নাউজুল্লে বলতে পারবে? ও বাড়ি যে বলছে আব্বা আম্মা, আপা বলল, আল্লাহ নাকি কিছু দেয় না, সব কিছু আপা দেয়। ছোট্ট বাচ্চার আকিদা যদি এখান থেকে নষ্ট হয়ে যায়, সারা জীবন কিন্তু ওকে দেয় কিছুই করতে পারবেন না। এজন্য প্রাথমিক শিক্ষা সবচেয়ে এটা জীবনের একটা বেসিস, একটা মূল ভিত্তি এখানে। এই ভিত্তিতেই যদি নষ্ট হয়ে যায় সবকিছু, সারা জীবন শেয়ার সোজা হবে না। এজন্য আপনাদের গত জুমায় আল্লাহ ইকবালের কথা বলেছিলাম, ইকবালের বাপের কোনো সন্তান হয় না, আল্লাহর কাছে কেঁদে কেটে একটা সন্তান তিনি পেলেন, নাম রাখলেন ইকবাল। ইকবাল অর্থ হচ্ছে কি? সৌভাগ্য। ছোট্ট ছেলে কোরআন তেলাওয়াত করছে, বাপ সন্তানের সুমধুর কণ্ঠের কোরআনের আওয়াজ শুনে নিজের অজান্তে চোখে পানি এসে গেছে, এক ফোঁটা পানি বাচ্চার মাথায় পড়েছে। ইকবাল তাকিয়ে দেখে পিছনে আব্বা দাঁড়িয়ে আছে। এবার আব্বা ইকবাল বলেছেন, মায় দোয়া করতে হুঁ কে তুই কোরআনকে খাদেম বানে। আমি দোয়া করি ইকবাল তুমি কোরআনের খাদেম হও। এই ইকবাল পরবর্তীকালে হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, তারপরে সেখানে প্রফেসর হলেন, সেখানে তিনি কবিতা লিখছেন যে আমি সারা জীবন লন্ডনে কাটিয়েছি, লন্ডনের সংস্কৃতি আমাকে স্পর্শ করে নাই, আমার আব্বার একটি কথা যে ইকবাল তো কোরআনকে খাদেম বান, ইকবাল তুই কোরআনের খাদেম হও। কোরআনের খেদমত করে সারা জীবন কেটে গেছে, তাকে কেউ ঘোরাতে পারে নাই, ওই একটি কথা যদি আমার বাচ্চার অন্তরে প্রথমেই বিসমিল্লাহ রহমানুর রহিম, প্রথমেই আল্লাহু আকবার। আমার কবি নজরুল লিখে গেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যার তারিফ জগৎময়, কোরআন আমার ডঙ্কা, আমার নাহি ইসলাম আমার নাহি শঙ্কা, ইসলাম আমার ধর্ম আমার নাহি নাহি ভয়। কি চমৎকার কথা তিনি বলে গেছেন বহু পূর্বে, তার এই কবিতা তাকে অমর করে রেখে দিয়েছে। এই যে আকিদা, এই আকিদা হলো সবচেয়ে বড় জিনিস। আমি এসেছি আল্লাহর হুকুমে, চলব আল্লাহর বিধান অনুযায়ী, চলে যাব আখেরাতে আল্লাহর কাছে। এই মৌলিক তিনটি বিশ্বাস, তৌহিদ, রিসালাত এবং আখেরাত, এই তিনটি বিশ্বাস যদি মজবুত না থাকে কোনো মানুষ সৎ মানুষ হতে পারে না, সুনাগরিক হতে পারে না। এই বিশ্বাসটাকে মজবুত রাখুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নেমে আসবে দেশের উপরে। আল্লাহু আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি জনপদের অধিবাসীরা আল্লাহর উপরে ঈমান আনত এবং তাকওয়া হাসিল করত, আমি আল্লাহ ওয়াদা করছি আসমান থেকে জমিন থেকে বরকতের সমস্ত দরজাসমূহ তাদের জন্য আমি খুলে দিতাম এবং তাদের কষ্টনীয় কলেও কোনো ক্ষতি হত না, কোনো অসমৃদ্ধি, কোনো মানুষের অভাব যেগুলো আমরা বলি কিছুই থাকবে না, আল্লাহর ওয়াদা করে দিয়েছেন। যে বাস্তব দৃষ্টান্ত আমরা দেখেছি খোলাফায়ে রাশিদিনের যুগে, মানুষ মানুষের জন্য, মানুষ শুধু নিজের জন্য দুনিয়াতে আসে নাই, প্রত্যেকটা মানুষের প্রতি সেবার মনোভাব আমাদের মধ্যে থাকে, তো মানুষ মানুষের মধ্যেই বেঁচে থাকে। আপনারা কি খেয়াল করে দেখেছে নবীরা বেঁচে আছে কাদের মাধ্যমে? উম্মতের মাধ্যমে না? আমার নবীর কি ছেলে ছিল? ছেলের মাধ্যমে আমার নবী বেঁচে নাই, আমার নবী বেঁচে আছেন পৃথিবীব্যাপী অসংখ্য মুসলমানের ভক্তির সর্বোচ্চ শিখরে আসন গেড়ে তিনি বসে আছেন। নবীর নামে কেউ কথা বললে মুসলমান জীবন দিয়ে দেবে, অথচ নবীর সন্তান কিন্তু আমার কেউ নই। এই বিশ্বাস যদি থাকে মজবুত ভাবে, তা দুনিয়া আখেরাত সবই সুন্দর হয়ে যাবে। তিনি আমাদেরকে শুনিয়ে গেছেন একটা হাদিস, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাসুম মুনজিয়াত ওয়া সালাসুম মুহলিকাত। হে আমার অনুসারীরা, হে উম্মতে মুহাম্মদী, শুনে রাখো, তিনটা জিনিস তোমাকে নাজাত দেবে আর তিনটা জিনিস তোমাকে ধ্বংস করবে। সে তিনটা জিনিসের প্রথম নাজাত দেবে কি? তাকওয়াল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। আর দুই, কওলুল হক ফি রিদা ওয়াস সখত, খুশির সময় ক্রোধের সময় সবসময় সত্য কথা বললো, মিথ্যার আশ্রয় নিও না। আর তিন, ওয়াল কাসদ ফিল গনা ওয়াল ফাকর, অতি ধনী অতি ফকির নয়, মধ্যবর্তী জীবন যাপন করো, ধনের নেশায় যেন পাগল হয়ে যেও না। তোমার আরেকটা ভাই আছে, তার দিকেও খেয়াল করো, যে ব্যক্তি খেললো তার প্রতিবেশী না খেয়ে থাকলো সে মুসলমান নয়। সাবধান দুনিয়ার মানুষ, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জগৎবাসীর উপরে তোমরা রহম করো, আসমানবাসী আল্লাহ তোমাদের উপর রহম করবেন। এই হাদিস মুসলমানরা মেনে চলে, সামাজিক জীবন চালানোর জন্য বড় ছোট পারস্পরিক শ্রদ্ধা এবং স্নেহ, এটা যদি না থাকে সমাজ ধ্বংস হয়ে যাবে। কওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির ওয়ালাম ইয়ারিফ হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করল না, বড়দের হক আদায় করল না, সম্মান করল না, সে কখনোই মুসলমানদের দলভুক্ত নয়। মানুষ দ্রুত অহংকারী হয়ে যায় যখন তার টাকা পয়সা হয় এবং রাজনৈতিক ক্ষমতার মালিক হয়। এজন্য আল্লাহর রসুল পরিষ্কার হাদিস বলে গেলেন, দেখো আমি নিজে কিয়ামতের দিন দেখে এসেছি জাহান্নাম কারা বেশি বেশি যাচ্ছে, যে হাদিসটা একটু আগে বলেছি, লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফি কলবি মিসকাল জাররাতি মিন কিবর, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যে ব্যক্তি হৃদয়ের কোণে সামান্যতম অহংকার আছে, জাররা মানে বুঝলেন তো সরিষা দানা। এরপরে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে, এক নম্বর সহমতা, টাকার গোলাম, কৃপণ, আর দু নম্বর লোভের দাস, যারা লোভী লোভের দাসত্ব যারা করে তারা কশ্চিনকালও নাজাত পাবে না, তারা জাহান্নামে হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অসহ্যমতা, প্রবৃত্তি পরায়ণ, যারা মন যা চায় তাই করব, সেরেপ যৌন স্পৃহা এবং টাকার স্পৃহা যখন মানুষের মধ্যে একবার জ্বলে ওঠে মানুষ মানুষ থাকে না। এজন্যই তো আমরা দেখতে পাই এক বিঘা জমির জন্য সন্তান তার বৃদ্ধ মাকে জবাই করলো নাটোরে, পেপারে আমরা দেখছি না এগুলা, যৌন কারণে পরকীয়া প্রেমে গিয়ে মা নিজে তার প্রেমিককে দিয়ে তার নিজের তিন বছরের শিশুকে হত্যা করলো কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, দেখলেন না? তাহলে যৌনতা যাতে সুড়সুড়ি না দেওয়া হয়, যাতে এটা বেড়ে না যায়, এদিকে খেয়াল করতে হয়। শিক্ষা ভালো, শিক্ষার মাধ্যমে যেন মানুষ খারাপ দিকে না যায় সেদিকেও খেয়াল করতে হয়। সহমতা, যেন মানুষ প্রবৃত্তির গোলামি না করে, যদি প্রবৃত্তির গোলাম কেউ হয় সে ধ্বংস হবে, এবং লোভের গোলাম যে হবে সে ধ্বংস হবে। এবারে বলছেন ইয়াজাবুল মারে বে নাফসিহি, আত্ম অহংকারী ব্যক্তি ধ্বংস হবে। এবার আল্লাহ রাসূল বলছেন ওয়াহিয়া আসাদ্দ হুন্না, এই যে তিনটা বললাম ধ্বংসের কারণ, তার মধ্যে শেষেরটা হলো আসাদ্দ হুন্না, সবচেয়ে বেশি কঠিন। অধিকাংশ মানুষই আমরা আত্ম অহংকারে ভুগি, কিছু একটা লাভ করলেই একেবারে ভুলে যাই। আল্লাহ বলছেন ফাম্মাল ইনসানু, যখন মানুষ আক্রামাহু ও নাআমাহু ফায়াকুল রব্বি আক্রামান, যখন মানুষকে আল্লাহ পাক সম্মান দেন এবং তাকে নিয়ামত দান করেন, সে বলে আল্লাহ আমাকে বড় বড় করেছে। কিন্তু যখন কাদার আলাইহি রিজকাহু, রুজি কমিয়ে দেন, তখন সে আল্লাহ আমাকে আহানান, আমাকে হীন করল। কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, কাল্লা লা তুকরিমুনাল ইয়তীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, না কশ্চিন কালেও তোমরা জান্নাত পাবে না, তোমরা যে দুনিয়াতে ইয়তিমকে সম্মান করো নাই। আমরা ইয়তিমকে স্নেহ করি, কিন্তু ভাষাটা কেমন দেখছেন কোরআনের, কাল্লা লা তুকরিমুনাল ইয়তীম, তোমরা ইয়তিমকে সম্মান করো নাই। ইয়তিমকে সম্মান করতে বলা হয়েছে মানে কি, আরো উপরে। তারপরে মিসকিনকে তোমরা খাদ্য দান করো নাই, ওয়ালা তাহাদুন আলা তুআমিল মিসকিন, অতএব ওয়া তাকুলুনা তুরাসা আকলা লাম্মা, তোমরা খালি নিজে পেট ভরে খেয়েছো বেশি বেশি করে, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, এবং মালকে খুব বেশি মহব্বত করেছিলে দুনিয়াতে। মনে রেখো হে বান্দা, কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কান দাক্কা, সেদিনের কথা স্মরণ করো যেদিন সমস্ত পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইয়ামা তাবদ্দাল আরযু গায়রাল আরযু ওয়া রাসূলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই পৃথিবী পরিবর্তনে অন্য পৃথিবীর সৃষ্টি হবে, সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সেদিন কি হবে সাবধান, তোমরা সেদিন কথা ভুলে যেও না। সেদিন তোমাদেরকে আমি বেঁধে ফেলবো এমন কঠিন ভাবে, সে বন্ধন ছিন্ন করতে পারবে না, এমন কঠিন ভাবে তোমাদেরকে জাহান্নামে ফেলবো, সেখানে উদ্ধার করা কেউ থাকবে না। তখন তুমি দুঃখ করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ, আল্লাহ মৃত্যু যদি চূড়ান্ত হইতো, আবার পুনরুত্থান না হইতো, তুমি তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া মা ইগনা আন্নি মালিয়া, আল্লাহ এত টাকা পয়সা ছিল দুনিয়াতে কোনো কাজে লাগলো না, হালাকা আন্নি সুলতানিয়া, সালতানাত আমার ছিল, রাজনৈতিক ক্ষমতা আমার হাতে ছিল আল্লাহ, আজকে তো কোনোটাই কোনো কাজে লাগলো না, সব শেষ হয়ে গেল। আল্লাহ বলবেন লা খুজুহ পাগল্লুহ সুম্মা জাহিমা সাল্লুহ, ওকে ধরো বেড়িবদ্ধ করো, অথবা 70 গজ লোহার জিঞ্জির দিয়ে বাঁধো, অথবা জাহান্নামে নিক্ষেপ করো, কারণ ইন্নাহু লা ইকরিমুনাল ইয়তীম, সে দুনিয়া থাকতে সে মুমিন ছিল না এবং সে এতিমদেরকে সাহায্য করে নেই, মিসকিনকে সাহায্য করে নেই। এই আয়াত পড়লেই আমার বারবার মনে আসে পিছনের কথা, যখন আমার হাতে পৌনে 800 এতিম ছিল, এই নওয়াদপাড়া থেকে 192 জন এতিম ছিল, সাতক্ষীরা 125 জন এতিম ছিল, বাগেরহাটে 75 জন এতিম ছিল, কুমিল্লাতে 12 জন এতিম ছিল, গাইবান্ধাতে 57 জন এতিম ছিল, গাজীপুরে 3,300 এতিম ছিল, সর্বসাকুল্যে প্রায় 1,500 এতিমের আমি অভিভাবক ছিলাম। আমাকে জেলে ঢুকিয়ে রমজান মাসের 13 তারিখে তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী এক হুকুমে যারা এই এতিমদেরকে খাদ্যদান করত তাদেরকে দেশ থেকে বহিষ্কার করলো, আর এতিমগুলো রাস্তায় রাস্তায় চলে গেল। এই 1,500 এতিমের এই একটা এতিম যদি সন্ত্রাসী হয়, পেটের দায়ে যদি হিরোইনখোর হয়, গুন্ডা হয়, দাঙ্গাবাজ হয়, তার জন্য দায়ী কে হবে আপনারই বলেন? তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এত সহজ নয়, আমার ভিতরে ব্যথা বহু লুকিয়ে আছে। এতিমদের প্রতি আপনারা সবসময় স্নেহের দৃষ্টি রাখবেন। আল্লাহ রসুল বলছেন, দেখো আনা ওয়া কাফুল এতিম কাহা তাইন, আমি এবং এতিমের অভিভাবক কিয়ামতের দিন ঠিক এমনি করে পাশাপাশি থাকবো, নিজে দুটো আঙুল তিনি দেখিয়ে বলছেন পাশাপাশি থাকবো। যদি কিয়ামতের দিন তোমরা আমার সাথে থাকতে চাও, দুনিয়াতে এতিমের অভিভাবক হও। আল্লাহ বলছেন, তোমরা সেদিনের কথা স্মরণ করো যেদিন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেদিন আমি বিচারে বসবো আর তোমরা আমার সামনে আসবে। দুনিয়াতে বড় আনন্দে ছিলে, তোমরা আমার সামনে আক্ষেপ করবে আল্লাহ, যে এটি আমার জীবনে সবকিছু হইতো, মৃত্যু পরে আমার জীবন না আসতো। জান্নাতিরা তখন এসে বলবে, জান্নাতিরা আনন্দের সঙ্গে সেদিন কথা বলবে যে আল্লাহ দুনিয়া কষ্ট করেছিলাম, আজকে তুমি জান্নাত দিয়েছো, ডান হাতে আমল নামা দিয়েছো, আমার আর কোনোই দুঃখ নাই। আল্লাহ আমি তোমার কাছে, তুমি যা চাও তাই আমি পেতে চাই। আল্লাহ বলবে কোনো ভয়ের কারণ নাই। সর্বোচ্চ জান্নাতে সে থাকবে, অত্যন্ত স্বচ্ছন্দ বিলাসী জীবন সে যাপন করবে। কুতুফুয়া দানিয়া, উঁচু উঁচু নারকেল গাছ মাথা নিচু করবে তোমার সামনে, তুমি ডাব খাবে, তোমাকে গাছ ওঠা লাগবে না, নিচে নিজে নিচে নেমে আসবে। আপেল গাছগুলো নিচু হবে তোমার সামনে এসে পড়বে, টপটপ করে পাড়বে আর তুমি খাবে, তোমার কোনো কষ্ট করতে হবে না। আল্লাহ বলবেন, হে আমার বান্দা, কুলু ওয়াশরাবু হানিয়াম বিনা আসলাতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়া যে কষ্ট করেছিল আজকে তুমি সব খাও, যা খুশি তাই পান করো, আমার বান্দা যা চাইবে সবই পাবে। আল্লাহ বলছেন, আদাত্তু লিবাদিয়া সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবি বাশার, আমার নেককার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি জান্নাতে প্রস্তুত করে রেখে দিয়েছি, যা তার চক্ষু কখনো দেখেনি, তার কান কখনো শোনেনি, তার হৃদয়ে কখনো যা কল্পনা করেনি। আর কি চান? জান্নাতের জন্য এগিয়ে আসুন, জান্নাতের জন্য দুনিয়া কাজ করি আমরা। দুনিয়া হলো জান্নাতের শস্য ক্ষেত্র, এখানে আমরা যা কিছু করব তার সবকিছু আল্লাহর নজরে আছে। আল্লাহ দেখছেন না মনে করেন গোপনে কিছু করা যাবে? রমজান মাসে তো কি গোপনে আমরা বাথরুমে যেয়ে পানি খাই না? যে আল্লাহকে ভয় করে আপনি গোপনে রমজান মাসে পানি পান করেন নাই, সেই আল্লাহকে ভয় করে কি আপনি ঘুষ বন্ধ করতে পারেন না? সেই আল্লাহকে ভয় করে কি মানুষ হত্যা বন্ধ করতে পারেন না? সেই আল্লাহকে ভয় করে কি চুরি বন্ধ করতে পারেন না? কেন আপনি মিথ্যা ভাওচার দিয়ে সরকারের টাকা নষ্ট করেন? আল্লাহকে দেখেন না আপনার মিথ্যা ভাওচারটা? আল্লাহকে ভয় প্রতি মুহূর্তে প্রতি পদে পদে করতে হবে। মানুষ দেখবে না, আমার সরকার টের পাবে না, আল্লাহ আমাকে দেখবেন। আল্লাহর ভয় যদি মুসলমান ভীত হয় তাহলে সেই মানুষটা সবচেয়ে উন্নত মানুষ। অতএব আসুন আখেরাতকে ভয় করি, নিজের জীবনকে গড়ে তুলি পরকালীন মুক্তির জন্য। আল্লাহবাক যে আয়াত আমাদের শুনিয়েছেন সুরা সুরা বিষ্ণুর আয়াতে, আয়াতটা আমি আবার আপনাদের মনে করে দিই। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতে মিন নাসিব। যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে আমি তার শস্যক্ষেত্রকে আরো উজালা করে দেই, অর্থাৎ তার প্রবৃদ্ধি দান করে থাকি। এবং যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করে আমি তাকে দুনিয়াতেই সবকিছু দিয়ে থাকি। ওমা লাহু ফিল আখিরাতে মিন নাসিব, সে আখিরাতে কিছুই পাবে না। অতএব আমাদেরকে পথ বেছে নিতে হবে, আমরা আখিরাতের জন্য দুনিয়া করব না দুনিয়ার জন্য আখিরাত করব। যারা দুনিয়া কামাই করার জন্য আখিরাতে বিক্রি করে, যা দুনিয়ার জন্য দিন বিক্রি করে, তারা দুনিয়ার সবচেয়ে হতভাগা। যারা দুনিয়ার জন্য দুনিয়া করে তা ছেড়ে দুনিয়া পায়, যারা দুনিয়ার জন্য আখরাত করে যারা দুনিয়া হারায় আখেরাতও হারায়, আর যারা আখেরাতের জন্য দুনিয়া করে তারা আখেরাতও পায়, ইনশাআল্লাহ দুনিয়াও পায়। আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে কখনো এই দুনিয়াতে কষ্ট দিয়ে না খাইয়ে রাখবেন না। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রুজির মালিক, তিনি হচ্ছেন মহা ক্ষমতাশালী, তিনি পরিষ্কার বলেছেন ওকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপরে হক হলো মুমিনদেরকে নাজাত দেওয়া। এটা বারবার জেলখানে বলতাম, ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি বলতাম কর্মীদেরকে দুঃখ কর কেন তোমরা, আল্লাহ তো ওয়াদাই করেছেন আমি মুমিনদেরকে অবশ্যই সাহায্য করব। আল্লাহ সাহায্য কিভাবে আসবে আমরা জানি না, সেরকম আল্লাহর কাছে কান্দো, আল্লাহ বিপদে পড়েছি তুমি সাহায্য করো, সাহায্যের জন্য তুমি যথেষ্ট, আমল্লাহ কাফিন আব্দাহ, আল্লাহ বলছে হে মানুষ তোমার জন্য তোমার আল্লাহকে যথেষ্ট নয়। এই বিশ্বাস নিয়ে যদি বান্দা কাজ করে যত বিপদ আসুক না কেন সব বিপদ আল্লাহই সরিয়ে দেবেন গায়েবী মদদের মাধ্যমে, এই বিশ্বাস নিয়ে দুনিয়া চলবেন, দুনিয়াবি কোনো কারণে আখেরাতকে বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে টিকে থাকার তৌফিক দান করুন এবং আখেরাতের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।